আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদা'ওয়াতিহি ওয়া ইসতানা বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দা। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص وقال النبي الامين صلى الله عليه وسلم مثل المؤمن في تواضعهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تدعى لها سائر الجسد بالحمى والسهر إلى آخر الحديث وكما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সুদীর্ঘ একটি বছর পরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই কর্মী সম্মেলনে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে দিনী বৈঠকে হাজির হওয়ার তৌফিক দান করলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শোভানুধ্যায়ী বৃন্দ, এই তো গত সপ্তাহে আমাদের মাঝ থেকে ঝরে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন আমাদের দিনাজপুর জেলার সভাপতি জনাব ভাই ইদ্রিস আলী রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়ান ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগফরানিহি ওয়া আসকানাহু বুহুয়াতা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আমিন। এভাবে আমরা একদিন এক এক করে সবাই ঝরে যাব। আমরা এই নির্ভেজাল আন্দোলনের জন্য কতটুকু অবদান রাখতে পারলাম এটা আমাদের একটা বিবেচ্য বিষয়। আজকে আমাকে যে বিষয়ে বক্তব্য দিতে হচ্ছে সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রথম প্রশ্ন হল যে এই বিষয়ে বক্তৃতা কেন দেওয়ার দরকার, বক্তৃতার দরকার কেন এই বিষয়ে? পানিতে মাছ চলছে ঝাঁকে ঝাঁকে, একটা মাছ সামনে নেতৃত্ব দিচ্ছে আর পিছে পিছে অনেক মাছ যাচ্ছে, আকাশে পাখি উড়ছে ঝাঁকে ঝাঁকে, একটি পাখি সামনেই উড়ছে আর পিছনে বাকি পাখিগুলি উঠছে, ছাগল বকরি ভেড়া উট দুম্বা পশু প্রাণী সব কিছুর মধ্যেই নেতৃত্ব আছে এবং সংগঠন আছে। তে মানব আবার কোন জানোয়ার যে তার সংগঠন দরকার নাই? অসাংগঠনিকভাবে বলগাহীন এবং বেলেল্লাভাবে চলবে, এটা কোন নীতি? সালামু আলাইকুম, দুঃখিত একটু ডিস্টার্ব করলাম। বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অধিবেশন আল মারকাজুল ইসলামিয়া সালাফির পশ্চিম পার্শ্বস্ত ভবনের তিনতলায় 308 নম্বর রুমে অনুষ্ঠিত হবে। যারা যুব সংঘের কাউন্সিল সদস্য আছেন তাদেরকে ওই বৈঠকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অধিবেশন আল মারকাজুল ইসলামিয়া সালাফির পশ্চিম পার্শ্বস্ত ভবনের তৃতীয় তলায় 308 নম্বর রুমে এখনই অনুষ্ঠিত হবে। যারা কাউন্সিল সদস্য আছেন তাদেরকে ওখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বলছিলাম যে পশু পাখি জানোয়ার প্রত্যেকেরই সংগঠন আছে, আছে না? সবাই সংঘবদ্ধ, আমি আবার মানব রূপী কোন জানোয়ার হলাম যে আমার সংগঠন লাগে না, আমি বেলেল্লা ভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, আমার কোনো নেতৃত্ব থাকবে না, আমার কোনো আনুগত্য থাকবে না, এটা কেমন কথা? মাঝে মাঝেই তো আপনাদেরকে আমি বলি যে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য কোরআন পাঠালেন, আর কোরআন শুরু করলেন গরু দিয়ে, সূরায়ে বাকারা দিয়ে কোরআন শুরু করলেন যে তোরা গরুর কাছ থেকেও কিছু শেখো, এমনকি পিঁপড়ার কাছ থেকেও কিছু শেখো, পিঁপড়া কীভাবে লাইন ধরে সঙ্গবদ্ধভাবে চলে, মৌমাছির কাছ থেকেও কিছু শেখো, সূরায়ে নাহাল আল্লাহ নাজিল করলেন। তা আমাদের আজকে দুইটা ফেতনা সমাজে চালু হয়ে গেছে, কয়টা ফেতনা? দুইটা ফেতনা সমাজে চালু হয়েছে এই সংগঠনকে কেন্দ্র করে। এই দুই ফেতনার নিরসনের জন্য সাংগঠনিক আলোচনাটা আজকে প্রয়োজনীয়তা দেখা দিল, তা নাহলে দরকার ছিল না। এক নম্বর ফেতনা হল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, ক্লিয়ার করে না বললে অসুবিধা হয়ে যাবে, একদম পরিষ্কার করেই বলি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যখনই আপনি কোনো কাজে যাবেন সঙ্গে সঙ্গে ওরা একটি আয়াত পড়বে, আয়াতটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয়ো না, এই যে তোমরা দল করেছ, এই তোমরা কোরআন বিরোধী লোক, বেরাও এখান থেকে। এটা হলো তাদের প্রথম হাতিয়ার। আমাদের দিনী ভাইয়েরা এই জায়গাতে গিয়ে হতবাক হয়ে তাকায় থাকেন, তাদের কোনো জবাব থাকে না। এখানে কি জবাব আসবে এবং এই আয়াতের সঠিক তাৎপর্যটা কি, এটা যদি আপনি বুঝে নেন তাহলে যে জায়গাতেই আপনাকে প্রশ্ন করুক আপনার উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। পাবনা পৌরসভা মিলনায়তনে মিটিং চলছিল অনেকদিন আগের ঘটনা, তখন এই আয়াতটা আমাদের একজন জমিয়ত সমর্থক ভাই আয়াতটি পড়লেন, পড়ার পরে তখন আমি বললাম যে আয়াতটা কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই আঁকড়ে ধরো মজবুত ভাবে, দলে দলে বিভক্ত হয়ে না, একতাবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এটা কি আয়াতটা কি কোনো বিশেষ দেশের জন্য, না কোনো বিশেষ দলের জন্য, না কোনো বিশেষ সময়ের জন্য নাজিল হয়েছে, নাকি 1400 বৎসর পূর্ব থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলিম এসেছেন এবং আসবেন তামাম পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে যত মুসলিম বসবাস করেন প্রত্যেক মুসলিমের জন্যই এই আয়াত প্রযোজ্য, নাকি কোনো দেশের মুসলিমের জন্য, কোনো অঞ্চলের মুসলিমের জন্য, না কোনো জামাত বা কোনো সংগঠনের মুসলিমের জন্য প্রযোজ্য? আপনারা এবার জবাব দেন, কার জন্য প্রযোজ্য? তামাম পৃথিবীর প্রত্যেক মুসলিমের জন্য এই আয়াত প্রযোজ্য। প্রত্যেক মুসলিমকেই বলা হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হও, তো ঐক্যবদ্ধ হও মানে যদি হয় যে জমিয়তে যোগদান করো, জমিয়ত সৃষ্টির আগে এবং জমিয়ত বিলুপ্তির পরে যে মুসলিম বাস করবেন তারা কোথায় যোগদান করবেন, এই আয়াতটা মানবেন কি করে? তা আফ্রিকাতে গিয়ে মুসলমানদেরকে বলো, আফ্রিকার মুসলমান তোমাদেরকে আল্লাহ জমিয়তে যোগদান করতে বলেছে, জরিমাতে যোগদান করো। আমেরিকাতে গিয়ে বলো, আমেরিকার মুসলমান আল্লাহ তোমাদেরকে জমিয়তে যোগদান করতে বলেছেন, জমিয়তে যোগদান করো। 1400 বৎসর আগে যে মুসলিম মারা গেছেন তাকে কবর খুঁড়ে ডেকে বের করে বলো, ও কবরে শুয়ে আছো কেন, জমিয়তে যোগদান করো, আয়াত মানো। কিয়ামতের আগ পর্যন্ত যে মুসলিম আসবে তাকেও বলবে তুমি জমিয়তে যোগদান করো। মুখ তো খুলতে চাই না, না খুলেও পারি না তাই বলতে হয়। যদি বলেন না আল্লাহ বলেছেন আহলে হাদিসরা তোমরা ঐক্যবদ্ধ থাকো, এটা আয়াতটা আহলে হাদিসদের জন্য খাস, এমন কোন পাগল বলবে না যে কোরআনের কোন আয়াত আহলাদিসদের জন্য খাস করে নাজিল হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতের মানে কি? এই আয়াতের মানে হলো সাংগঠনিক ঐক্য নয়, এই আয়াতের মানে আদর্শিক ঐক্য। চোদ্দশো বছর আগে যে মুসলিম জোরে আমিন বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যিনি জোরে আমিন বলবেন, আফ্রিকার মাটিতে যিনি জোরে আমিন বলছেন, আমেরিকাতে যিনি জোরে আমিন বলছেন, তামাম পৃথিবীর সকল মুসলিম, সর্বকালের মুসলিম এই হাদিসটি মানার ক্ষেত্রে তারা সবাই একমত এবং এই হাদিসের উপর আমলের ক্ষেত্রে একমত। অতএব এটা আদর্শিক ঐক্য। আয়াতটা আবার একটু ভালো করে বোঝেন, ব্যাকরণের কায়দায় বুঝাই দিই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাক, বা হরফে জার আর হাবল মাজরুর, আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ ইলাই মুজাফ মিলে বা হরফে জারের মাজরুর, বা হরফে জার এবং মাজরুর মিলে ইরতিসাম ফেলের মুতাল্লিক। এটা আরবি ব্যাকরণ, ওই যে আলেম ওলামা আছে মাথা ছাঁকাচ্ছে, এটা আরবি ব্যাকরণ। তাহলে তোমরা ঐক্যবদ্ধ হও কিসের সাথে, কিভাবে, কোন সম্পৃক্ততায়? কোরআন এবং সুন্নাকে নিরপেক্ষভাবে, নিঃশর্তভাবে, ইরতিসাম মানে আঁকড়ে ধরার ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। কোরআন সুন্না আঁকড়ে ধরলেই মানুষের ঐক্য হয়, কোরআন সুন্না আসলে অপব্যাখ্যা করলে ঐক্য নষ্ট হয়। আমি বলছি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেলাল আজান দিতেন, কিসের আজান? সাহারির আজান দিতেন। বড় বড় মুফতি সাহেব আজকাল ফতোয়া দিয়ে বলেন যে না এটা তাহাজ্জুদের আজান। নাদান মুফতি হাদিসের সামনের অংশটা পড়া লাগে না? ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিল্লাইল, বেলাল রাতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। বেলাল তাহাজ্জুদের আজান দেয়, তোমরা তাহাজ্জুদ না পড়ে খাও আর পান করো। হাদিসটা কত সুন্দর দেখেন না, বলছে বেলাল আজান দেয় তাহাজ্জুদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন বেলাল তাহাজ্জুদের আজান দেয়, তোমরা তাহাজ্জুদে যাও? বেলাল তাহাজ্জুদের আজান দেয়, বেলালের আজান শুনে তাহাজ্জুদ পড়ো তা বললেন না? আপনার মতো মুফতি যদি আল্লাহ নবী হতেন তো তাহলে তাই বলতেন, বেলাল তাহাজ্জুদের আজান দেয় তোমরা তাহাজ্জুদে দৌড়ো। ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিল্লাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাত্রির আজান দেন, ফাকুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। এবার বলেন কিসের আজান? কিসের আজান? দলিল দলিল দলিল হাদিসের পরের অংশ, বেলাল সাহারির আজান দেয় তোমরা সাহারি খাও, বেলাল সাহারির আজান দেয় তোমরা সাহারি খাও। ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিল্লাইল, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, বেলাল সাহারির আজান দেয় তোমরা সাহারির খানা পিনা করো। মাযরাতান, মানে শুরুতে এরকম হয়েছে, মানে এটা আমার দোষ, আমার দোষ, কারণ হলো আমারও দোষ না। ওই যে কালকে সেদিন শুনলাম খুব মজা লাগলো, ওই বগুড়ায় বোঝাই তুমি সুন্দরী তুমি মানুষকে বিভ্রান্ত করো, কয় যে আমার দোষ নেই আমার আল্লাহর দোষ, আল্লাহ আমাকে সুন্দরী করে বানাইছে যে। তো যাই হোক, একটু অসুস্থতার কারণে একটু বিলম্ব, আর বিলম্বের কারণে প্রোগ্রাম চেঞ্জ, প্রোগ্রাম চেঞ্জ কারণে হচ্ছে ধারাবাহিক, একটা ধাক্কা খেলে দশটা ধাক্কা খায়। বলছিলাম আপনারা বুঝতেছেন তো, হাদিস না বুঝার কারণে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন দুনিয়াতে যত গোলমাল হয়েছে সব গোলমাল কিসের কারণে? হাদিস না বুঝার কারণে। ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিল্লাইল, বেলাল রাতে আজান দেন তাহাজ্জুদের, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো। নবী বললেন বেলাল ডাকে তাহাজ্জুদের দিকে আর তোমরা তাহাজ্জুদে না যায় খানা পিনা করো। তার মানে কি? এই বেলাল রাতে খাবারের জন্য আজান দিচ্ছেন, বেলাল তাহাজ্জুদের আজান দিচ্ছেন। ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিল্লাইল, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াদ্দিনা ইবনু মাকতুম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন সাহারি খাওয়ার জন্য, তোমরা সাহারি খাও এবং পান করো। হই হই রই রই করে ডাকলে কোনো সমস্যা নাই, হাদিস মানতে গেলেই ফেতনা বাঁধা। বন্ধুগণ, বলছিলাম হাদিস না মানলে সমস্যা হয়। তাহলে একটা বিষয় বুঝে নিলাম। আর একটা বিষয়, আর এক শ্রেণীর মুফতি ফতোয়া দিচ্ছেন সংগঠন করা হারাম, সংগঠন করা হারাম, এটা আর এক ফতনা। এই ফেতনাই দিয়েছিল তাদের পূর্বপুরুষেরা, যারা বলেছিল ইংরেজি শিখা হারাম, যারা বলেছিল কোরআনের অনুবাদ করা হারাম, যারা বলেছিল বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া হারাম। এইভাবে কত হারাম বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, মানুষকে বিভ্রান্ত করে আজকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করে ইংরেজদের করাল গ্রাসে মুসলিমেরা নিষ্পেষিত হয়েছে। আর মুফতি সাহেবানরা ফতোয়া দিয়েছেন যে ইংরেজি শিখা হারাম, আজকে তারা ফতোয়া দিচ্ছেন, তাদের উত্তরসূরিরা ফতোয়া দিচ্ছেন সংগঠন করা হারাম। তার মানে তুমি একা থাকো, কারো সাথে কারো মিল হবে না, কারো সাথে কারো ঐক্য হবে না, এ অবস্থায় তোমাদেরকে অমুসলিমেরা ধরে পিটাক। আমরা দুই ফেতনার মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনুর রাসূল ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তোমাদেরকে মধ্যমপন্থী করে দিয়েছি, ডান দিকে এক নর্দমা আর বাম দিকে আর এক নর্দমা, রাস্তার মাঝখান দিয়ে চলো। ডানে বেশি চেপে গেলে ডানের নর্দমায় পড়বে, আর বামে বেশি চলে গেলে বামের নর্দমায় পড়বে। এটাকে বলে তাতার রূপ। এই তাতার রূপ থেকে আল গুলু ওয়াল জাফা, এই গুলু এবং জাফা থেকে মধ্যম পন্থা অবলম্বন করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আজকে আমাদের মহতারাম আমিরে জামাত সূরা সফ তেলাওয়াত করলেন প্রথম রাকাত, আর আমাদের সিলেবাসেও এই সূরাটি আছে। সফ মানে কি? সফ মানে কাতারবদ্ধ হওয়া, সারিবদ্ধ হওয়া। একটা ইঁটকে আর একটা ইঁটের সাথে গেঁথে দেয়, লাইন ধরে ইঁট সাজায় রাখে বিল্ডিং বানানোর সময়, এটাকেও বলা হয় সফ। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সারিবদ্ধ, কাতারবদ্ধ অবস্থায়, কাতারবদ্ধ অবস্থায়, সারিবদ্ধ অবস্থায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বন্ধুগণ, একটা এক আর একটা এক যোগ করলে কত হয়? দুই হয়। একটা এক আর একটা এক যোগ করলে কত হয়? দুই। একটা এক এখানে লিখলাম, আর একটা এক ওখানে লিখলাম, কত হলো? এখানে এক আর ওখানেও এক। একটা এক এখানে লিখলাম, আর একটা একের পিঠে আর একটা এক লিখলাম, কত হলো? এগারো। একজন আর একজন যোগ করলে হয় দুইজন, কিন্তু একজন আর একজন যোগ না করে যদি পাশাপাশি দাঁড় করানো যায় তাহলে হয় এগারো জন। আল্লাহু আকবার, দশ গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। এক আর একে যোগ করলে হয় দুই, আর এক আর এককে একসাথে লাগিয়ে রাখলে হয় কত? এগারো। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যদি যোগ হয় তখন হয় দুই, কিন্তু একজন মুসলিম আর একজন মুসলিমের পাশে গিয়ে যখন দাঁড়ায় তখন হয় এগারো। আল্লাহ পাক তা বলছেন, আরে আমি বলিনি, তা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনে ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুমিনের দৃষ্টান্ত পারস্পরিক ভাতৃত্ব এবং সৌহার্দ্য এবং পারস্পরিক ঐক্য এবং সম্প্রীতির ভিত্তিতে এমন একটি দেহের ন্যায়। অন্য হাদিসে বলা হচ্ছে, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল বনিয়ান। এক মুসলিম আর এক মুসলিমের দৃষ্টান্ত একটা বিল্ডিং এর মতো, তার একটা আরেকটাকে শক্তিশালী দেয় করে, একটাকে আরেকটাকে শক্তি যোগায়। একটা ইঁটের সাথে আর একটা ইঁটকে যেভাবে গাঁথনি দেওয়া হয়, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এটার নাম হলো সংগঠন। দেখেন না, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। সংগঠনের এক ভাই বাংলার এক প্রান্তে এফেক্টেড হলে সঙ্গে সঙ্গে দৌড়ায় আর এক জায়গায় গিয়ে হাজির হয়। আল্লাহু আকবার, রাত 10:30 সময় যখন সাতক্ষীরার এক বাস স্ট্যান্ডে নামলাম, গিয়ে দেখছি সেখানে 11 জন দিনী ভাই মোটরসাইকেল নিয়ে হাজির। 11 জন দিনী ভাই মোটরসাইকেল নিয়ে হাজির, কে খবর দিল তাদেরকে? সাতক্ষীরা এক্সপ্রেসের কাউন্টারে গেলাম, কাউন্টারের ম্যানেজার বলছে, আপনি কি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী? আমি বললাম জি হ্যাঁ। বলছে, সাতক্ষীরা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, আমাদের মেহমান আসছে, আপনি গাড়িটা একটু লেট করাবেন, যদি পৌঁছতে দেরি হয় আপনার জন্য 7 মিনিট লেট করায় গাড়ি অপেক্ষা করায় রেখে দিয়েছে। বললাম টিকেটের দাম? বলে টিকেটের দাম সাতক্ষীরাওয়ালা দিবে, আপনাকে দিতে হবে না, আপনি গাড়ি তো ঢুকবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরই নাম হলো সংগঠন, এরই নাম হলো ঐক্য, এরই নাম হলো মহব্বত, ভালোবাসা। এই সংগঠন আজকে আমরা বুঝতে ভুল হওয়ার কারণে একদল লোক সংগঠন না করলে বেদিন মনে করে। যদি মনে করেন যে সংগঠন না করলে সে বেদিন, আমার সংগঠনে যেই কটা লোক আছে সেই কটা লোক মুসলিম, আর আমার সংগঠনের বাইরে যারা আছে তারা হলো বেদিন, এই কথা যারা মনে করে তারা হলো খারেজি, তাদের আকিদা হলো খারেজি আকিদা, যার ফলে অপর সংগঠনের মুসলিমকে হত্যা করে তারা উল্লাস করে এবং মনে করে কাফেরকে মারলাম, আর নিজেরা মরলে মনে করে শহীদ হলাম। অপর মুসলিমকে মুসলিম বলতে রাজি নয়, নিজের সংগঠনের লোক কয়টা মুসলিম বাকি সবাই কাফের, এই আকীদা দ্বারা পোষণ করে তারা হলো খারেজি। এই খারেজিদের জবাব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ থাকো। জামাতবদ্ধ কে থাকতে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি মরুভূমির মধ্যে মরু প্রান্তে যদি 3 জন লোক থাকে তাহলে সেখানে 1 জন নেতৃত্ব দিবে, 3 জন জামাতবদ্ধ থাকবে। 2 জন ব্যক্তি যদি সফরে বের হয় 1 জন সফরের আমির হবে, জামাতবদ্ধ থাকতে হবে, এটা বোঝা গেল। কিন্তু জামাতবদ্ধ না থাকলে মানুষ বেদিন হয়ে যাবে, এই আকীদা যাদের, এবং যেই জামাতের কথা এখানে বলা আছে সেই হাদিসটা আবার একটু বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, একজন মুসলিমকে আর একজন মুসলিম হত্যা করতে পারে না 3টা কারণ ব্যতীত। 1 নম্বর কারণ হল বিবাহিত জেনাকার, 2 নম্বর কারণ হল কাতিলুন লিনাফস, অপর মুসলিম ভাইকে হত্যাকারী, কেসাসান, তাকে হত্যা করা বৈধ। আর একজন হল তারেকুন লি দিনহি ওয়া মুফারেকুন লিল জামাআহ, তারেকুন লি দিনহি ওয়া মুফারেকুন লিল জামাআহ, দিনকে ছেড়ে দিয়েছে আর জামাতকে ত্যাগ করেছে, দিনকে ছেড়ে দিয়ে জামাতকে ত্যাগ করে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করে মুসলিমদের জামাত ছেড়ে বেরিয়ে গেছে, সেই লোক হলো মুরতাদ। আর সেই লোকরে হত্যা করা হলো একজন রাষ্ট্রপতির জন্য ফরজ। কথা বোঝা গেল? নাকি সংগঠন থেকে কেউ বেরিয়ে গেলে বা সংগঠন থেকে কেউ না থাকলে তাকে হত্যা করা ফরজ? সংগঠন থেকে যদি কেউ বেরিয়ে যায় বা সংগঠনে কেউ না আসে তাকে হত্যা করা ফরজ যারা বলেন তারা হলো খারেজি। যারা এই ফতোয়া দিয়েছেন বিগত দিনে তাদেরকে আগে হত্যা করা জরুরি। কারণ পাট করে একজন বললেন, আপনাদের আমিরে জামাত তো হত্যার যোগ্য অপরাধ করেছে, কেন জামাত ভেঙেছে যে? বলে হ্যাঁ, আমাদের আমিরে জামাত জামাত ভেঙেছেন। বিষয়টা এমন, এক লোক যাচ্ছিল আর একজনের পায়ের মধ্যে পাড়া মারছে, পায়ের মধ্যে পাড়া মেরে একদম বুড়ে আঙুল ছেঁচে দিব, পায়ের নিচে পা ফেলিস দেখে ফেলিস না, পায়ের নিচে পা ফেলিস দেখে ফেলিস না বেটা বেয়াদব। আচ্ছা নিচে ফেলানোয়ালার দোষ না উপরে ফেলানোয়ালার দোষ? পায়ের উপরে পাড়া দিয়ে, যার পায়ে পাড়া দিয়ে বুড়ো আঙ্গুল ছেঁচে দিল তাকেই বলছে পায়ের নিচে পা ফেলিস দেখে ফেলিস না। তখন বলছে মহারাজ মহাশয় যে নিচে ফেলেছে তার দোষ না যে উপরে ফেলেছে তার? আবার কথা বলিস বেটা বেয়াদব, এক কথা বলিস ঘুষি মেরে নাক পাড়ায় ফেলবো। আল্লাহু আকবার সুবহানাল্লাহ, বিন্দি ভাবখানা দেখে মনে হচ্ছে জোর যার মল্লুক তার। আমাকে আপনার সংগঠন থেকে বের করে দিলেন তা আমি হত্যার যোগ্য অপরাধী, আমাকে আপনার সংগঠন থেকে বের করে দিলেন আমি হত্যার যোগ্য অপরাধী না যিনি বের করে দিলেন তিনি অপরাধী? যদি বেরিয়ে যাওয়ার কারণে কেউ অপরাধী হয় সংগঠন থেকে, তাহলে আপনার নেতা যখন জমিয়তে আহলে হাদিস করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তখন এদেশে মুসলমানদের সংগঠন ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ থাকা অবস্থায় তিনি আর এক সংগঠন করেছেন, অতএব এবার বলেন আপনার নেতার অবস্থাটা কি হবে? লোক তো লাজবাব হয়ে গেল, বলে মুসলিম লীগ ছিল মুসলমানদের সংগঠন আর জমিয়তে আহলে হাদিস ছিল আহলে হাদিসদের সংগঠন, আহলে হাদিসদের জন্য আলাদা হাদিস আর মুসলমানদের জন্য আলাদা হাদিস, এটা যে এক নয় এর কথা তো আগেই বলে নিলাম বন্ধুগণ। তাহলে আমরা এটাও করি না, আমাদের সংগঠন হলো তানজিমে এদারি, তানজিমে এদারি। কোরআন শিক্ষা করা ফরজ, কিন্তু কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসা বানানো ফরজ নয়। মাদ্রাসা বানিয়ে কোরআন শিক্ষা করলে যেমন কোরআন শিক্ষাটা সহজ হয়, সাংগঠনিক মাধ্যমে দাওয়াতি কাজ করলে, সমাজ সংস্কার করলে সমাজ সংস্কার এবং দাওয়াতি কাজ সহজ হয়। পরিশেষে আমি লম্বা টাইম না নিয়ে শেষ করতে যাচ্ছি, শেষ পর্যায়ে এসে আমাদের একটু আত্মসমালোচনার প্রয়োজন। আমাদের আত্মসমালোচনার মধ্যে যারা এই আহলে হাদিস জামাতের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুরোধ, আহলে হাদিস জামাতে যারা নেতৃত্ব দেন তাদের মেজাজটা একটু গরম থাকে। আমাদের আহলে হাদিস জামাতের আলেমদেরও মেজাজটা একটু কি হয়, গরম থাকে, আলেমদেরও গরম থাকে, যারা নেতৃত্বের দায়িত্বে থাকেন তাদের মেজাজটাও একটু গরম থাকে। কারণ যে অফিসার ঘুষ খায় না তার মেজাজটা গরম থাকে, আর যে অফিসার ঘুষ খায় তার মেজাজটা কি হয়, নরম হয়। ভাই তুই যতই গালাগালি করিস আমার টাকাটা দিলেই চলে, যার দোকানে মাল দুই নম্বর সে নরম কথা কয়ে দোকান মাল বিক্রি করে, যার মাল এক নম্বর মাল আমার এক নম্বর পছন্দ হয়নি না হয় ভাগ যদি ঘোর। এই জন্য একটু গরমটা একটু কি হয় বেশি হয়। আমি তো দুনিয়ার স্বার্থে সংগঠন করি না, দুনিয়ার স্বার্থে তোমাকে ডাকি না, তোমার স্বার্থে তুমি আসবে পারকালীন মুক্তির জন্য, এই জন্য মেজাজটা একটু কি হয় গরম হয়। আর পীর সাহেবরা দেখেন না কাঁদে, কত কাঁদা কাঁদে, কয় বাবা বোঝো, ও বাবা ভালো কইরা বোঝো, আমার বাবা মরিদানরা কি হয় সাথে সাথে কি হয় নরম হয়ে যায়, তারপরে যখন কাছে আসে তখন বুড়ি আঙ্গুল চুষায়, চুষায় না, পেশাবের পানি টানায়, জুতা টানায়, জুতা পিটে মারে, সবই করে, কিন্তু ডাকার সময় কি করে নরম করে ডাকে। আর এক দল আছে গিয়ে মানুষের গাও টেপে, দেখেন না তে গাও টিপা টিপি আমাদের মধ্যে নাই, পাও টিপা টিপি নাই, নরম করে এইভাবে মানুষকে ধোকা দিয়ে ডাকার নীতি আমাদের নেই। আমরা যারা সংগঠনে নেতৃত্ব দিচ্ছি তাদের অনেকের একটু মেজাজটা কি হয় একটু গরম থাকে, একটু মেজাজটা আমাদের নরম হওয়া দরকার। আমি আমার নিজেকে আগে নসিহত করছি, অপর ভাইদেরকে পরে অনুরোধ রাখছি। আর যারা কর্মী তাদের মধ্যে আনুগত্যের যথেষ্ট অভাব। বেদাতিদের পীর সাহেব যদি বলে যে এখন দিন, তো বলে হ্যাঁ দিন, পীর সাহেব দিন বলেছে তাই দিন, আমি একটু যাচাই বাছাই করে দিই, না না না যাচাই বাছাই করার সময় আমার নেই, আমার পীর সাহেব বলছে দিন অতএব দিন। তাদের আনুগত্য এতই করা যে ভালো মন্দ যাচাই বাছাই করার সুযোগ নাই। আর আমাদের আন্দোলনের যারা কর্মী বাহিনী আছেন তাদেরকে যদি বলা হয় যে 10 টাকা হালি কলা 3 হালির দাম কত, প্রথমেই জিজ্ঞেস করে স্যার 10 টাকা হালি কলা কোন বাজারে পাওয়া যায়, দলিল লাগবে যে এখন দলিল যেখানে চাওয়ার দরকার সেখানেও চায় আর যেখানে চাওয়ার দরকার নেই সেখানেও কি করে সে বসে, এবার দলিল খুঁজতে খুঁজতে অবস্থা কাহিনী। কাজেই আনুগত্যের যথেষ্ট অভাব আছে, আজকে আনুগত্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাংলাদেশে আহলাদিস জামাতে কোনো সময়ই নেতৃত্ব স্থানে কোনো অযোগ্য লোক ছিল না। জমিয়তে আহলাদিসের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহে। তিনি পূর্ব পাকিস্তানের ইসলামী সংবিধানের 40 ধারা 39 ধারা লিপিবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর এক ধারা পূরণ করার মতো বাংলার মাটিতে, পাকিস্তানের মাটিতে আর কেউ ছিল না। মাওলানা আকরাম খান রহমাতুল্লাহ আলাইহির আজাদ পত্রিকা পূর্ব পাকিস্তানের যা বলতো, পূর্ব পাকিস্তানের রাজনীতি সেই দিকে মর্নিত। আজকে যারা এই সমস্ত আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আহলাদিসদের বিরুদ্ধে কলম লেখেন, তারা সব মাওলানা আকরাম খান রহমাতুল্লাহর ছাত্র। এই জামাতে নেতৃত্ব দিয়েছেন সবসময় যোগ্য লোক, কিন্তু আনুগত্যশীল একদল কর্মী বাহিনীর অভাবে এই জামাত প্রতিনিয়ত কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম এমন একজন নবী যেই নবীকে আল্লাহ মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন, মুর্দাকে জিন্দা করার মতো ক্ষমতা দেওয়া ক্ষমতাশীল নবী পাওয়ার পরেও দেখা গেল যে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের আনুগত্যের অভাবে আল্লাহ পাক নবীকে দুনিয়া থেকে জিন্দা উঠিয়ে নিলেন। 3 নম্বর হলো সাংগঠনিক প্রটোকল অনেক ক্ষেত্রে রক্ষা হয় না। আমরা সাংগঠনিক প্রটোকল অনেক ক্ষেত্রে রক্ষা করি না, সংগঠনের নেতৃবৃন্দ দায়িত্বশীল তাদের সাথে বোঝাপড়া করে অনেক ক্ষেত্রে প্রোগ্রাম থ্রো করি না। প্রোগ্রাম দরকার পট করে দিলাম, ডাইরেক্ট আমানুল্লাহ মাদানিকে ফোন করলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ফোন করলাম, কেন আপনার ঘরে সভাপতি আছে না, সভাপতির মাধ্যমে কথা বলতে পারেন না, আপনার কেন্দ্রে যোগাযোগ করতে হবে, সভাপতির মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন না। এই সাংগঠনিক প্রটোকল ভায়োলেট করার কারণে দেখা যায় প্রতি ঘাটে ঘাটে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর 4 নম্বর হলো যে নতুন আগন্তুকদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আজকে অনেক মাঝহাবি ভাইয়েরা আমাদের আহলাদিস জামাতের মধ্যে ঢুকেছেন আহলাদিসের লেবাস পরে, কিন্তু তাদেরকে এক একটা করে আমি যাচাই বাছাই করেছি। একজন ডক্টর, যেই ডক্টরকে মদিনা থেকে আসার সময় এই রিয়াদ এয়ারপোর্টে তার পার্শ্বে আমি বসলাম, বসার পরে সুদীর্ঘ 5.5 ঘন্টার জার্নি বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে নামা পর্যন্ত তার সাথে আমি কথা বললাম 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা কথা বলার পরে আমি দেখতে পেলাম তার ভিতরে আহলাদিস আকিদা বিরোধী বিষ ও বিষাক্ত বাষ্প ভরপুর আছে, উপরের লেভেলে আহলাদিস জোরে আমিন বলছেন। আর আহলাদিস ভাইরা মনে করছেন যে ইনারা সব আমাদের লোক, বিভিন্ন জায়গায় তাদেরকে হাইলাইট করে তুলে ধরছেন, তাদের মাধ্যমে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর হবেন, বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে আমাদেরকে সজাগ থাকতে হবে। মরহুম ডক্টর আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহে তিনি একদিন একজন মাস্টারকে বলেছিলেন, আপনার কুঁড়ো ঘর তুফানে ভেঙে গেছে, আপনার কুঁড়ো ঘর আপনাকে মেরামত করে সেখানে উঠতে হবে, আর একজনের অট্টালিকা দেখে লাভ নাই, আপনার ভাঙা সংগঠনকে আপনাকে মেরামত করতে হবে, অপরের সংগঠনের জৌলুস দেখে আপনাকে চললে চলবে না। আমার মহতারাম আমির জামাত 3টা সতর্কবাণী দিয়েছেন, তার মধ্যে এটা একটা। 5 নম্বর আরেকটি কথা বলে শেষ করছি, বাংলাদেশের একটি বিশেষ মহল, যেই মহল আজকে বিধ্বস্ত হয়েছে, যেই মহলের কারণে বাংলাদেশের মধ্যে আগুন লেগেছে, বাংলাদেশের বৃহত্তর 2টি রাজনৈতিক দল, এই 2 রাজনৈতিক দলের 2 নেত্রী এত মার মুখু অবস্থায় ছিল না বর্তমান যেভাবে হয়েছে। এর মধ্যস্থতাকারী এক বিশেষ মহল এই 2 নেত্রীকে উস্কানি দিয়ে, মাঝখান দিয়ে সংঘর্ষে লিপ্ত করে ফায়দা হাসিলের জন্য চেষ্টা করেছিল, কিন্তু ফায়দা তো হয় নাই, পর্যুদস্ত হয়ে গেছে তারা, যাদের কারণে আমাদের মহতারাম আমির জামাত জেল খেটেছেন, যাদের কারণে আহলাদিস জামাত ভেঙেছে, যাদের কারণে আজকে হাদিস ফাউন্ডেশনের বিল্ডিং এ তাস পিটানোর জন্য মাস্তান তুলে দেওয়া হয়। বন্ধুগণ, দুঃখ আপনি রাখবেন কোথায়, আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে, সাংগঠনিক প্রটোকল ভায়োলেট করে যখনই আগাতে যাবেন, মহতারাম আমির জামাতের সিদ্ধান্তের বাইরে যখনই আগাতে যাবেন, যখনই সাংগঠনিক নিয়ম নীতির তোয়াক্কা না করে আগাতে যাবেন, তখন ঘাটে ঘাটে আপনি নাকানি চুবানি খাবেন। সেদিন চলে গেছে ভাই, এখন বর্তমান সাংগঠনিক জামানা এসেছে। পাকিস্তানের মাটিতে একজন কথা বলতে হলে সশস্ত্র অস্ত্র দিয়ে পাহারা না দিলে কোন দলের লোক কথা বলতে পারে না। আহলে হাদিসদের কথা বলবে, মসজিদে খুতবা দিচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকতে হয় খতিবের, চারদিকে পাহারাদার, নতুবা খুতবা দেওয়ার ক্ষমতা সেখানে নেই। কোথায়? পাকিস্তানে। আজকে আপনার দেশে এরকম হবে, আপনি যদি সংগঠনের বাইরে গিয়ে এইভাবে যদি করেন। যারা এগুলি করেছে তারা ভুলণ্ঠিত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মহতরাম আমিরে জামাতের নেতৃত্বে সংগঠনের আওতাভুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে হকের পথে চলার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।